দিবো না যে হেলা, ও রে সাদা মুখে নাই রে যাহা, কালোতে যে আছে তা ও কি হায় হায়, কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়, কালো মাইয়া কালো কইলা কইরো না যে হেলা, ও রে সাদা মুখে নাই রে যাহা, কালোতে যে আছে তা ও কি হায় হায়, কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়, কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়। লিলি শেফালি আর বকুল সুন্দর যে লাল গোলাপ ফুল, কত ফুল যে আছে দুনিয়া, ওরে সব চাইতে দামি ফুল যে কালো গোলাপ দুনিয়ায়, ও কি হায় হায়, কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়। মুখের মিষ্টি কথা শুনে সবাই বিভোর হয়, যায় না বোঝা মনটা কেমন তা, ও রে কি আছে লুকাইয়া সাদা অন্তরের ভিতরে, ও কি হায় হায়, কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়। কোকিল কালো পাখির রাজা পিঙ্গে কালো, সবাই ভালোবাসে কালো চুল, ওরে সব রং মিশে হয় যেই রং সেইটা কালো রে, ও কি হায় হায়, কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়, কালো মাইয়া কালো কইলা কইরো না যে হেলা, ও রে সাদা মুখে নাই রে যাহা, কালোতে যে আছে তা ও কি হায় হায়, কালো মাইয়ার দুঃখ কেউ বুঝতে না চায়, কালো মাইয়া কালো কইলা কইরো না যে হেলা, সাদা মুখে নাই রে যাহা, কালোতে যে আছে তা ও কি হায় হায়।